বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মাহদির বাহিনীর বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মাহদির বাহিনীর বিজয় হবে ইসলামী হুকুমত কায়েম হবে কুফরি এবার খতম হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মাহদির বাহিনীর বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে যে দেখো আজ কালো পতাকার দিকে আসছে তুফান ভেগে আল কায়দার নামে যে দেখো আজ কালো পতাকার দিকে আসছে তুফান ভেগে আল কায়দার নামে ইমাম মাহদি আসছে সেই দলে ইমাম মাহদি আসছে সেই দলে রুখতে পারবে না কেউ পারমাণবিক বোমা দিয়ে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে এবার বিজয় হবে মাহদির বাহিনীর বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মাহদির বাহিনীর বিজয় হবে আসছে দেখো তুফান বেগে মাহদির বাহিনী অস্ত্র হাতে আসছে দেখো তুফান বেগে মাহদির বাহিনী অস্ত্র হাতে জুলুম অত্যাচার খতম করে জুলুম অত্যাচার খতম করে আসবে এবার ইনসাফ ফিরে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে এবার বিজয় হবে মাহদির বাহিনীর বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মাহদির বাহিনীর বিজয় হবে ইসলামী হুকুমত কায়েম হবে ইসলামী হুকুমত কায়েম হবে কুফরি এবার খতম হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে বিজয় হবে এবার বিজয় হবে মুসলিম উম্মার বিজয় হবে।